وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون. তোমরা উহাদেরকে সৎ পথে আহ্বান করিল, উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না। তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো, তোমাদের পক্ষে উভয় সমান। আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা, তোমরা তাহাদেরকে আহ্বান করো তাহারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। তাহাদের কি পা আছে যাহা দ্বারা উহারা চলে, তাহাদের কি হাত আছে যদ্দ্বারা উহারা ধরে, তাহাদের কি চক্ষু আছে যদ্দ্বারা উহারা দেখে, কিংবা তাহাদের কি কর্ণ আছে যদ্দ্বারা উহারা শ্রবণ করে? বল, তোমরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছ তাহাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্ম পরায়ণদের অভিভাবক করিয়া থাকেন। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا انفسهم ينصرون। আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয়। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ। যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে কিন্তু তাহারা দেখে না। خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ। তুমি ক্ষমা পরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। Those who fear Allah when a thought of evil from shaitan assaults them, bring Allah to remembrance. When look, they see aright. যারা তাকওয়ার অধিকারী হয় তাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাদের চোখ খুলিয়া যায়। তাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তারা কোন ত্রুটি করে না। وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। তুমি যখন তাহাদের নিকট কোন নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে, তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন? বলো, আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইয়া হিদায়ত ও রহমত। যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। ان الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه ويسبحونه وله يسجدون যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকার বশত তাহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিজদা অবনত হয়।